Book 2 26 26 26 في الطبيعة بروكريتيتي بروكريتيتي أترى ذلك البرج؟ তুমি কি ওখানে মিনার দেখতে পাচ্ছ? তুমি কি ওখানে মিনার দেখতে পাচ্ছ? أترى ذلك الجبل؟ তুমি কি ওখানে পাহাড় দেখতে পাচ্ছ? তুমি কি ওখানে পাহাড় দেখতে পাচ্ছ? أترى تلك القرية؟ তুমি কি ওখানে গ্রাম দেখতে পাচ্ছ? তুমি কি ওখানে গ্রাম দেখতে পাচ্ছ? أترى ذلك النهر؟ তুমি কি ওখানে নদী দেখতে পাচ্ছ? তুমি কি ওখানে নদী দেখতে পাচ্ছ? أترى ذلك الجسر؟ তুমি কি ওখানে পুল দেখতে পাচ্ছ? তুমি কি ওখানে পুল দেখতে পাচ্ছ? أترى تلك البحيرة؟ তুমি কি ওখানে সরোবর দেখতে পাচ্ছ? তুমি কি ওখানে সরোবর দেখতে পাচ্ছ? يعجبني ذلك العصفور. আমার ওই পাখিটা ভালো লাগে। আমার ওই পাখিটা ভালো লাগে। تعجبني تلك الشجرة. আমার ওই গাছটা ভালো লাগে। আমার ওই গাছটা ভালো লাগে। تعجبني هذه الصخرة. আমার ওই পাথরটা ভালো লাগে। আমার ওই পাথরটা ভালো লাগে। يعجبني ذلك المنتزه. আমার ওই পার্কটা ভালো লাগে। আমার ওই পার্কটা ভালো লাগে। تعجبني تلك الحديقة. আমার ওই বাগানটা ভালো লাগে। আমার ওই বাগানটা ভালো লাগে। تعجبني هذه الزهرة. আমার এই ফুলটা ভালো লাগে। আমার এই ফুলটা ভালো লাগে। أنا أرى أن هذا جميلا. আমার ওটা সুন্দর লাগে। আমার ওটা সুন্দর লাগে। أنا أرى أن هذا ممتعا. আমার ওটা আকর্ষণীয় লাগে। আমার ওটা আকর্ষণীয় লাগে। أنا أرى أن هذا رائعا. আমার ওটা চমৎকার লাগে। আমার ওটা চমৎকার লাগে। أنا أرى أن هذا قبيحا. আমার ওটা বিশ্রী লাগে। আমার ওটা বিশ্রী লাগে। أنا أجد أن هذا مملا. আমার ওটা বিরক্তিকর লাগে। আমার ওটা বিরক্তিকর লাগে। أنا أرى أن هذا فظيعا. আমার ওটা ভয়ঙ্কর লাগে। আমার ওটা ভয়ঙ্কর লাগে।